রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন। সেখানে যাওয়ার 6 বছর পরে স্বপ্নে দেখেন সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে উমরা হজ পালন করার জন্য এসেছেন এবং উমরা হজ সমাপ্ত করার পর তারা মাথা মুন্ডন করতেছেন, চুল কর্তন করতেছেন। 53 বছর বয়সে যদি মদিনা শরীফে গিয়া থাকেন, আরো 6 বছর পরে যদি এই স্বপ্ন দেখে থাকেন, 59 বছর বয়সে আল্লাহর রাসূল মদিনা শরীফে থাকাকালে এই স্বপ্ন দেখেন। এই সময়ে মক্কা শরীফ পরিপূর্ণভাবে মূর্তি পূজারীদের ধর্ম, কাবা ঘরের ভিতরে তারা বিভিন্ন রকমের মূর্তি সাজাইয়া রাখছে। এই স্বপ্ন যখন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের মধ্যে বর্ণনা করলেন, তখন সাহাবায়ে কেরাম বললেন, নবীগণের স্বপ্ন তো শতকরা 100% সত্য, নবীগণের স্বপ্ন 100% সত্য। কাজী আপনি যা স্বপ্নে দেখেছেন তা তো সম্পূর্ণ সত্য, আমাদেরকে নিয়ে চলুন উমরা হজ পালন করতে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আবদার রক্ষা করিয়া প্রায় 1500 মুসলমানদেরকে নিয়ে মদিনা শরীফ থেকে মক্কা শরীফ রওনা হলেন উমরা হজ করতে। মক্কাবাসী সংবাদ পাইয়া মক্কা থেকে 19 মাইল দূরে হুদাইবিয়া নামক স্থানে বাধা সৃষ্টি করে বলল, তোমাদেরকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। তারা বললেন যে তোমরা আমাদেরকে বহুদিন নির্যাতন করেছ, আমাদের বাড়ি ঘর বিষয় সম্পত্তি সব দূরে দখল করে আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছ, এগুলি উদ্ধার করার জন্য আমরা আসি। আমাদের যে সমস্ত বাড়ি ঘর তোমরা দখল করেছ সেইগুলি আমরা আবার দখল করার জন্য আসি নাই, এগুলি তোমাদের দখলেই থাকবে। আমরা শুধু আল্লাহর ঘরের তোয়াব দেওয়ার উত্তরে আবার মদিনা শরীফে চলে। এই কথা বলায় তারা রাজি হইল, মুসলমানদেরকে মক্কায় প্রবেশ করতে দিবে, তবে একটা চুক্তি সম্পন্ন করতে হবে, সন্ধি চুক্তি করতে হবে। তারা সন্ধি চুক্তির প্রস্তাব করল যে এই সন্ধির মাধ্যমে তাদেরকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে। মুসলমানগণ মদিনা শরীফ থেকে এসেছেন শুধুমাত্র উমরা হজ পালন করার জন্য, এই কথাটা মক্কাবাসীকে জানাবার জন্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠিয়েছেন। তিনি মক্কায় গিয়া সর্দারদের সাথে দেখা করে এই প্রস্তাব করলেন। ইদিতিয়া একটা গুজব রটে দেওয়া হইল যে মক্কাবাসী হযরত উসমানকে শহীদ করে ফেলেছে, এই সংবাদটা সঠিক ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কাবাসী শহীদ করে ফেলেছে সংবাদ পাইয়া আল্লাহর রাসূল এই 1500 সাহাবায়ে কেরামের কাছ থেকে শপথ নিলেন যে এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, কোন যুগে দুনিয়ার কোন দেশের আইনে এই ব্যবস্থা নাই যে একজন প্রস্তাবকারীকে হত্যা করা যাবে, দূতকে হত্যা করা। উসমানকে রাসূল দূত বানাইয়া পাঠাইছেন মক্কাবাসীর কাছে, তারা কেন হত্যা করলো এটার প্রতিশোধ নেওয়ার জন্য তারা মক্কাবাসীর সাথে যুদ্ধ করবেন এই মর্মে তারা সমস্ত সঙ্গী সাথীরা রাসূলের কাছে শপথ গ্রহণ করল। পরবর্তীতে দেখা গেল খবর এটা ভুল খবর ছিল, মক্কাবাসী হযরত উসমানকে হত্যা করেনি, বরং তারা উসমানকে সাথে নিয়ে আসলো এই শর্ত পালন করার জন্য যে ঠিক আছে আপনারা যদি উমরা হজ পালন করে চলে যান তাহলে আপনাদেরকে আমাদের সাথে সন্ধি চুক্তিতে আবদ্ধ হবে, এই শর্তে আল্লাহ রাসূল তাদের সাথে সন্ধি চুক্তিতে আবদ্ধ হওয়ার মাধ্যমে মক্কায় প্রবেশ করতে রাজি। অনেক আলোচনা পর্যালোচনার মধ্যে সিদ্ধান্ত হইল হুদায়বিয়া অবস্থানে বসে যেহেতু এই চুক্তিটা হয়েছিল, এই কারণে ইসলামের ইতিহাসে এটাকে হুদায়বিয়ার সন্ধি চুক্তি বলা হয়। অনেক আলোচনা পর্যালোচনা ক্রমে সিদ্ধান্ত হইল যে এই হুদায়বিয়ার সন্ধির চুক্তির মেয়াদ হবে 10 বছরের। এই চুক্তির মধ্যে উভয় পক্ষ থেকে যে শর্ত শর্ত সহায় দেওয়া হবে এইগুলি আগামী 10 বছর পর্যন্ত বলবৎ থাকবে। সামনের কথাগুলি বোঝার জন্য আপনারা একটু দয়া করে স্মরণ স্মরণ রাখুন, ঐতিহাসিক হুদায়বিয়ার সন্ধি চুক্তির মেয়াদ ছিল কতদিন? 10 বছর। এই 10 বছরের মেয়াদের ভিতরে কুরাইশ বংশের লোকেরা মক্কায় নিরাপদে মূর্তির পূজা করবে, কোন মুসলমান বাধা দেবে না। এই 10 বছরের মেয়াদের ভিতরে মুসলমানেরা মদিনায় নিরাপদে ইসলাম ধর্ম পালন করবে, কেউ বাধা দিতে পারবে। মক্কাবাসী মূর্তি পূজারীরা নিরাপদে মদিনায় গিয়া চলাফেরা করতে পারবে, কোন মুসলমান হামলা করতে পারবে। মদিনার মুসলমানেরা নিরাপদে মক্কায় এসে চলাফেরা করতে পারবে, কোন মূর্তি পূজারী হামলা করতে পারবে। এর ভিতর দিয়া কতগুলি শর্ত তারা ঢুকাইয়া দিল একতর। এর মধ্যে একটা একতরফা শর্ত হল উল্লেখিত 10 বছরের চুক্তির মধ্যে যদি মক্কার কোন মূর্তি পূজারী মুসলমান হইয়া মদিনায় চলে যায় তাহলে মদিনাবাসী তাকে আশ্রয় দিতে পারে। কিন্তু মদিনার কোন মুসলমান যদি ইসলাম ধর্ম ত্যাগ করে মক্কায় চলে আসে তাহলে মক্কাবাসী অবশ্যই তাকে আশ্রয় দিবে। ঈশ্বরটা কি নিরপেক্ষ হইল না একতরফা? এই ধরনের বেশ কতগুলি একতরফা শর্ত তারা প্রয়োগ করল, যে শর্তগুলি দেখতে দেখা যায় মুসলমানরা নতি স্বীকার করল, মুসলমানরা পরাজয় বরণ করল বোঝা যায়। এরকম কিছু শর্ত তারা প্রয়োগ করল, আল্লাহ রাসুল বিনা আপত্তিতে সবগুলি শর্ত মেনে নিল। সর্বশেষে এই সবগুলি শর্ত সম্পন্ন চুক্তিনামাটা লেখা কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে কাগজ কলম দেওয়া হল। আলী রাদিয়াল্লাহু তাআলা ঐতিহাসিক হুদায়বিয়ার সন্ধির হেডিং লিখলেন মক্কার কুরাইশ বংশের সর্দারদের মধ্যে এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ মধ্যে সম্পাদিত চুক্তিনামা। তারা বলে মুহাম্মদ নামের সাথে রাসূলুল্লাহ লিখলে এটা এটা ক্যান্সেল হয়ে যাবে, আবার কেউ দোষ জিজ্ঞেস করা হলো কেন? তারা বলে মুহাম্মদকে আমরা রাসূলুল্লাহ মানি না বলেই তো এত সব কিছু জমা। কাজেই যে কাগজে মুহাম্মদ নামের সাথে রাসূলুল্লাহ লেখা হবে সেই কাগজে আমরা দস্তখত করার মানেই হবে যে আমরা মুহাম্মদকে রাসূলুল্লাহ মেনে নিলাম, হইতেই পারে না। তখন আল্লাহ রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে বলেন, আলী মুহাম্মদ নাম থেকে রাসূলুল্লাহ শব্দটা কেটে আব্দুল্লাহর পুত্র লেখা দাও। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মধ্যে এবং কুরাইশ বংশের মূর্তি পূজারী সর্দারদের মধ্যে সম্পাদিত চুক্তি, কারণ এই চুক্তিনামাটা হল 10 বছর মেয়াদি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো 10 বছর মেয়াদি না, তিনি চিরস্থায়ী রাসূল। কাজেই 10 বছর মেয়াদি কাগজের মধ্যে উনার নামে রাসূলুল্লাহ লেখলেই কি আসে যায়, না লেখলেই কি আসে যায়? তবুটা আপুস মীমাংসা হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন মুহাম্মদ নামের সাথে কাগজের মধ্যে আমি রাসূলুল্লাহ কথাটা লিখে ফেলেছি, এখন আমার হাতের কলম দিয়া মোহাম্মদ শব্দের পাশে থেকে রাসূলুল্লাহ শব্দটা কেটে ফেলার মত সাহস আমার। তখন রাসূল বললেন তোমার সাহস না থাকলে কাগজ কলম আমার হাতে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে রসুল নিজের হাতে কাগজ কলম নিয়ে, আল্লাহ রসুল নিজের হাতে লেখলেন ঐতিহাসিক খোদাই বিয়ার সন্ধি হেডিং, মক্কার কুরাইশ বংশের সর্দারদের মধ্যে এবং আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মধ্যে সম্পাদিত চুক্তি। এখানে আমি ঘটনার বাকি অংশ আপনাদের সামনে তুলে ধরা আছি। এই আব্দুল্লাহর পুত্র শব্দটা সম্পর্কে দুই একটা কথা বলতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে একটানা ৪০ বছর পর্যন্ত সমাজের সর্বলোক আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলত। কতদিন পর্যন্ত? ৪০। এই সমস্ত মূর্তি পূজারের পূজারীরাই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলত। ৪০ বছর পূর্ণ হওয়ার পর আল্লাহ যখন রাসূলের কাছে ওহী নাযিল করলেন, কুরআন নাযিল শুরু করলেন, তখন আল্লাহর পক্ষ থেকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এর পরিবর্তে রাসূল মুহাম্মদ ঘোষণা করা হয়। আপনাদের লক্ষ্য রাখা দরকার সামনের কথাগুলি বোঝার জন্য, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হিসাবে তিনি কাদের কাছে পরিচিত ছিলেন? মূর্তি পূজারীদের কাছে। কতদিন? ৪০ বছর। ৪০ বছর পরে আল্লাহ তার নূতন পরিচয় প্রকাশ করলেন রাসূল মুহাম্মদ। এখানেই তাদের ৪০ বছর পর্যন্ত যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলে আসে ওইটা লেখলে তারা মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখলে মানে না। শেষ পর্যন্ত আল্লাহর রাসূল এদের চাপের মুখে বাধ্য হইয়া রাসূলুল্লাহ শব্দ বাদ দিয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ লেখলেন। এটা কি খুশি হইয়া না চাপের মুখে? চাপের মুখে। এই প্রসঙ্গে আমি আপনাদের একটা কথা স্মরণ করাইয়া দিতে চাই, সেটা হল গত বছর উৎকেত লতিফ সিদ্দিকী আমেরিকার নিউ ইয়র্কে গিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে যে সমস্ত ব্যাজ্যবিমূলক কথাবার্তা বলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার বলেনি, বলেছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। এক পর্যায়ে উৎকেত লতিফ সিদ্দিকী বলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তার বংশধরদের রুজি রোজগারের ব্যবস্থা হিসাবে হজ প্রথা চালু করেছে। এখানে প্রথম কথা হল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এটা মুমিন মুসলমানের ভাষা না বেদিন কাফিরের ভাষা। এই বেঈমান যে বেদিন কাফির ছিল এতদিন পর্যন্ত তার পেটের ভিতরে কথাটা লুকায়িত ছিল, গত বছর তার কাছে ভিতর থেকে ভাবিছে যে হ্যাঁ আগের থেকে এই বেদিন কাফির। এখানে আনুষঙ্গিক ভাবে আরেকটা কথা আপনাদের স্মরণ করে দিতে চাই, সেটা হল এই আরেকটা মুরতাদ বেদিন কাফির আছে আব্দুল গাফ্ফার, এটা আমেরিকা থাকে না ইংল্যান্ডে থাকে, তারা নিজে সে থাকে। এই বেঈমানে কয় আল্লাহ একটা মূর্তির নাম আছে, এই নামে নামে আল্লাহর নাম রাখছে। রহমান একটা মূর্তির নাম আছে, এই নামে নামে আল্লাহর নাম রাখছে। গাফফার একটা মূর্তির নাম আছে, এই নামে নামে আল্লাহর নাম রাখছে। আমি যদি একটু সময়ের জন্য এই বেঈমানের কথাটা মেনে নিই যে গাফফার একটা মূর্তির নাম আছে, এই নামে নামে আল্লাহর নাম রাখা হয়েছে, তোর নাম তো আব্দুল গাফফার, তখন আব্দুল গাফফারের অর্থ দাঁড়ায় মূর্তির দাস। তোর কথা মতো তোর নামের অর্থ মূর্তির দাস, তুই তো মূর্তির হকের কথা বলবি। আসলে মূর্তির নামে আর আল্লাহর নামে কতটুকু সম্পর্ক আছে বিষয়টা আমি আপনাদের একটু পরিষ্কার করে দিতে চাই। মক্কার কুরাইশ বংশের সমস্ত মূর্তি পূজারীরা একটানা ৪০ বছর পর্যন্ত রসুলকে সম্মান করছে, মর্যাদা দিছে, মাথায় রাখছে, মান্য করছে। যেদিন থেকে তিনি বললেন একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে, সেদিন থেকে দুশ্মন হচ্ছে। কিছুদিন পরে আল্লাহ আয়াত নাযিল করে বললেন তোমরা রহমানকে সেজদা করো। তখন তারা প্রশ্ন উঠাইল, মুহাম্মদ এতদিন বলল শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না, এখন আবার বলে রহমানকে সেজদা করতে হবে, রহমান লোকটা কে? একবার আল্লাহকে সেজদা করার পরে আবার রহমানকে সেজদা করলে যদি ঈমান নষ্ট না হয়, তাহলে আমরা একবার আল্লাহকে সেজদা করার পরে আবার মূর্তিকে সেজদা করলে ঈমান নষ্ট হবে কেন? এই প্রশ্ন কি মনে করেন আপনারা? এরা রহমান নামের সাথে পরিচিত ছিল এই জন্য প্রশ্ন উঠেছে, এরা রহমান নামটা চিনতই না? পরিষ্কার ভাষায় প্রশ্ন করলো রহমান আবার কি? রহমানকে সেজদা করতে হবে কেন? শুধুমাত্র আল্লাহকে যদি সেজদা করতে হবে তাহলে রহমানকে সেজদা করতে হবে কেন? আর একবার আল্লাহকে সেজদা করার পরে আবার রহমানকে সেজদা করলে যদি ঈমান থাকে, তাহলে একবার আল্লাহকে সেজদা করার পরে আবার মূর্তিকে সেজদা করলে ঈমান থাকবে না? এই প্রশ্নের জবাবে আল্লাহ ত্রিশপারা কোরআনের ১১৪ সুরার পূর্ণ একটা সুরা নাযিল করলেন, সুরার নাম সুরায়ে রহমান। এই সুরায় আল্লাহ সুরায়ে রহমান নাম দিয়েছেন এই জন্য যে এই সুরার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহ শুধু রহমানের পরিচয় দিয়েছেন, কারণ মূর্তি পূজারীরা রহমান কাকে বলে জানত। কি বুঝলেন আপনারা এই এই গাঞ্জা করে কয় কি আর আল্লাহ বলেন কি? এটা গাঞ্জা করবি না গাঞ্জা করবি না? এই গাঞ্জা করে কয় আল্লাহ বলে আর এক মূর্তির নাম বলে আছে রহমান, এই জন্য এই নামে নামে বলে আল্লাহর নাম রাখা হয়েছে। আর মূর্তি পূজারীরা কয় রহমান কার নাম আমরা চিনি না, কাজে রহমান কারে কারে কয় আগে পরিচয় দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান নাযিল করে শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র রহমানের পরিচয় দিলেন, কেন? রহমান চিনত না, কাজেই রহমান মূর্তির নাম হয়ে থাকলে মূর্তি পূজারীরা চিনত না কেন? কথা বললেন কিনা দেখুন। এবার আমি আমার মূল আলোচনা দিতে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে লেখেন মক্কার কুরাইশ বংশের সর্দারদের মধ্যে এবং আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের মধ্যে সম্পাদিত চুক্তিনামা। সন্তুষ্ট হইয়া না চাপের মধ্যে চাপের মধ্যে হযরত আলী মুহাম্মদ রাসূলুল্লাহ লিখেছিলেন, এরা এটা বাদ দিতে বাধ্য করেছে। যখন মুহাম্মদ নামের সাথে রাসূলুল্লাহ লিখতে দিল না, অথচ আল্লাহ রাসূল তা মেনে নিলেন, তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সামনে আসলেন, এসে বললেন ও আল্লাহ রাসূল আপনি অনুমতি দিলে আমি দুই একটা কথা জানার জন্য আপনাকে জিজ্ঞাসা করতে চাই। রাসূল বলেন বলো কি জিজ্ঞাসা করতে চাও? উমর বলেন আপনি কি সত্যি আল্লাহ রাসূল? তিনি বলেন হ্যাঁ। তিনি বলেন হ্যাঁ। উমর বলেন আপনাকে আমরা যারা রসুল বিশ্বাস করেছি আমরা কি সঠিক পথে আছি? রসুল বলেন হ্যাঁ। উমর জিজ্ঞেস করেন আপনাকে যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না এরা কি ভুল পথে আছে? রসুল বলেন হ্যাঁ। এইবার উমর জিজ্ঞেস করেন আপনি যে স্বপ্নে দেখলেন আমরা নিরাপদে মক্কায় প্রবেশ করলাম এবং উমরা হজ পালন করলাম, স্বপ্নটা কি সত্য দেখেছেন? এখন এর প্রশ্নটা সুধা প্রশ্ন নয়, মনে আছে আপনাদের কোন স্বপ্ন দিকে বানা ছিলেন? নিরাপদে মক্কায় প্রবেশ করেছেন, এখানে আবদ হইল কেন? এই প্রশ্নের জবাবে রসুল হ্যাঁ না বলেন, বলেন মত আমার স্বপ্নটা এই বছরই ফল দেয় এমন কথা কি আমি তোমাকে বলেছি? আমি স্বপ্ন সঠিক দেখছি না বিঠিক দেখছি এটা পরে প্রশ্ন করো, আমার স্বপ্ন এই বছরই ফল দেয় এমন কথা তো আমি তোমাকে বলি। তর্কে হেরে গেলেন উমর, কিন্তু মনের দুঃখ মনেই রইল মুহাম্মদ নামের সাথে যারা রাসূলুল্লাহ লিখতে দিল না, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে দেয় না, যারা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ লিখতে বাধ্য করে, এদের সাথে আপোষ মীমাংসা করার দরকার কি ছিল? ছয় বছরের ভিতরে অনেকগুলি যুদ্ধ এদের সাথে হয়েছে, সবগুলি যুদ্ধে তারা পরাজিত হয়েছে। এই ঘটনার 60 বছর আগে হয়েছে বদরের যুদ্ধ, হুদাইবিয়ার সন্ধির ঘটনার 60 বছর আগে হয়েছে বদরের যুদ্ধ। সত্যত্যামূর্তি পূজারী বদরের যুদ্ধে নিহত হল, আরো সত্যত্যামূর্তি পূজারী মুসলমানদের হাতে বন্দী হল। সত্যত্তর 140টা ছাড়া বাকি যেগুলি ছিল পলাইয়া জানবাসে। 60 বছর আগেই যদি এই অবস্থা হয় তাহলে 60 বছরের ভিতরে এদের কি কিরকম অবস্থা হয়েছে? কাজী অবস্থা পরিষ্কার যে যুদ্ধটা লাগলেই মুসলমানেরা অতি সহজে মক্কা দখল করতে পারে। এত সত্ত্বেও আল্লাহ রাসূল একতরফা শর্তগুলি মেনে নিয়ে সন্ধি করতে গেলেন কেন? নতি স্বীকারমূলক শর্তগুলি মেনে নিয়ে সন্ধি করতে গেলেন কেন? অপমানজনক শর্তগুলি মেনে নিয়ে সন্ধি করতে গেলেন কেন? মুহাম্মদ নামের সাথে রাসূলুল্লাহ তারা লিখতে দেন না, এদের সাথে আপোষ করার কি দরকার? প্রশ্নগুলি বুঝতে পারছেন আপনারা? এই সবগুলি প্রশ্ন সাহাবায়ে কেরামের মনের ভিতরে রইল, কিন্তু রসুল মেনে নিলে পরে আমরা মানি না বলার অধিকার কোন মুমিন মুসলমানের তাই নয়। এই কারণে রসুল মেনে নেওয়ার কারণে তারা মেনে নিতে বাধ্য, কিন্তু মনের দুঃখ মনেই রইল, মনের দুঃখ মনেই। যেহেতু সাহাবায়ে কেরামের মনের মধ্যে দুঃখটা রইল, এই কারণে এই সন্ধি চুক্তি সম্পন্ন করে মদিনায় ফিরে যাওয়ার পথে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল ফাতহ। এই সূরার শেষের দিকের এক আয়াতে আল্লাহ পরিষ্কার উল্লেখ করে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ হে আমার নবীর সঙ্গী সাথীরা, 10 বৎসর মেয়াদি চুক্তিনামায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে দিল না, এই জন্য তোমাদের মনে দুঃখ। আমার কোরআন 10 বৎসর মেয়াদি নয়, চিরস্থায়ী কোরআনে আমি আয়াত নাযিল করে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এরপর প্রশ্নবাদী থাকে, কি দরকার ছিল মেনে নেওয়া? মুফাসসিরিন কেরাম এর জবাবে, যুদ্ধ হইলেই মুসলমানেরা সহজে মক্কা দখল করতে পারত, তাহলে যুদ্ধ না করলে আপুসে এই নথি স্বীকারমূলক শর্তগুলি মেনে নিলে কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ কেটে আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ লেখে এইভাবে এদের সাথে আপোষ করার কি দরকার ছিল? কেন রাসূল মেনে নিলেন এইগুলি, এই নথি স্বীকারমূলক প্রশ্নগুলি প্রস্তাবগুলি? এর সর্বমোট 6টা জবাব তফসিরে কিতাবে আছে। আল্লাহ রসুল এত সমস্ত মতি শিকারমূলক একতরফা প্রস্তাবগুলি ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধির ক্ষেত্রে কেন মেনে নিলেন এর সর্বমোট জবাব তো সিরে কয়টা লেখা আছে? আমি আজকের মতো একটা দুইটা জবাবের কথা কই দেখি, কই আমি শেষ করা যায়। 1 নম্বর জবাব, এই ঘটনার হুদাইবিয়ার সন্ধির ঘটনার কয়েক হাজার বছর আগে রসুলের পূর্বপুরুষদের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দুনিয়াতে এসেছিলেন। কয়েকশো বছর পূর্বে না, কয়েক হাজার বছর পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দুনিয়াতে এসেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম দুনিয়াতে আসার আগে নূহ আলাইহিসসালাম দুনিয়াতে এসেছিলেন। নূহ আলাইহিসসালামের যুগে একটা গজবের পানির বন্যা দিয়া আল্লাহ সারা দুনিয়া ধ্বংস করে দিয়েছে, সমস্ত মানুষ পশু ধ্বংস হয়ে গেছে। শুধুমাত্র নূহ আলাইহিসসালামের জাহাজে যে 40 জনকে নিয়ে তিনি আরোহণ করেছিলেন, এরাই জীবিত ছিল আর সব ধ্বংস হয়ে গেছে। এই 40 জনের মধ্যে আবার নূহ আলাইহিসসালামের 3 ছেলে ছিল, এক ছেলের নাম হাম, এক ছেলের নাম সাম, এক ছেলের নাম ইয়াফিস। হাম সাম ইয়াফিস এই 3 ছেলের বংশধরেরা দুনিয়াটাকে নতুন ভাবে আবাদ করে। এই নতুন আবাদী দুনিয়ার মধ্যে নূহ আলাইহিস সালামের যুগের বন্যায় যে দুনিয়ার সমস্ত বাণিঘর ধ্বংস হয়ে গেছিল, কাবাগুলো বিলুপ্ত হয়ে গেছিল। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসেন তখন দুনিয়াতে সেই কাবাগুলা ছিল না, গেল কোথায়? নূহ আলাইহিস সালামের বন্যার সময় যা বিলীন হইয়া গেল। স্মরণ রাখুন, নূহ আলাইহিস সালামের বন্যার সময় কাবাগুলো বিলীন হওয়ার পরে দুনিয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। আইসা কি কাবাগর পাইলেন না বিলুপ্ত? বিলুপ্ত এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলে ইসমাইল যখন তরুণ বয়সে হইল তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, আপনার ছেলে ইসমাইলকে নিয়ে কাবাগরকে নতুন ভাবে নির্মাণ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার তখনই একমাত্র ছেলে ছিলেন ইসমাইল। ইব্রাহিম একমাত্র ছেলে তখন ছিলেন যখন আল্লাহ কাবাগর নির্মাণ করার নির্দেশ দিলেন। ইব্রাহিম ইসলামের দ্বিতীয় ছেলে ইসহাক আলাইহিস সালামের জন্ম আরো পরে এসে বুঝে থাকলে বলুন তো, ইব্রাহিম ইসলাম যখন কাবাগর নির্মাণ করেন তখন তার ছেলে কতজন ছিল? তিনি ছিলেন হযরত ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে নিয়ে কাবাগর নির্মাণ কাজ সমাপ্ত করার পর পিতা পুত্র দুইজন মিলে আল্লাহর কাছে কতগুলি দোয়া করেছিল। ওই সমস্ত দোয়া যে আয়াতগুলিতে আল্লাহ উল্লেখ করেছেন এর মধ্যে দুইটা আয়াত আমি আপনাদের সামনে দিলাম। এক আয়াতে আল্লাহ বলেন, তারা দোয়া বলেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। এর অর্থ হল ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে নিয়ে কাবাগর নির্মাণ সমাপ্ত করার পর আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমি ইব্রাহিম এবং আমার ছেলে ইসমাইল আমাদের দুজনকে আপনি মুসলিম হিসাবে কবুল করুন। এখানে মুসলিম শব্দটা আবিদানি করতে ব্যবহার করা হয়েছে, আত্মসমর্পণ। আমার মতে মত নয়, আল্লাহর মতে মত। আমার মতে পথ নয়, আল্লাহর মতে পথ। আমার কথায় কথা নয়, আল্লাহর কথায় কথা। যে মানতে পারে তাকে মুসলিম বলা হয়। এই মুসলিম শব্দের আবিদানি কর্তাটাও আমাদের ভালো রকম জানা এবং স্মরণ দেখা দরকার। মুসলিম শব্দের শাব্দিক অর্থ হল আত্মসমর্পণ। কেন? যে নিজেকে নিজে কমপ্লিটলি সারেন্ডার করে তারে মুসলিম। বলুন তো, কার কাছে কমপ্লিটলি সারেন্ডার করলে মুসলিম হওয়া যায়? তাই তারা দুজন আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। হে আল্লাহ, আমি ইব্রাহিম আর আমার ছেলে ইসমাইলকে মুসলিম হিসাবে কবুল করুন। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, আর আমাদের দুজনের নেক্সট জেনারেশনকে আখিরি জমানার মুসলমান উম্মতের ফাউন্ডেশন হিসাবে কবুল করুন। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, আমাদের পরবর্তী প্রজন্ম যেন আখিরি জমানার মুসলমান উম্মতের ফাউন্ডেশন হয়। এটা হুদাইবিয়ার সন্ধির ঘটনার কয়েক হাজার বছর আগের কথা। তখনই আল্লাহ তাদের দুজনের দোয়া কবুল করে দিয়েছিল। যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের নেক্সট জেনারেশন হবে আখিরি জমানার মুসলমান উম্মতের ফাউন্ডেশন। আর এই নেক্সট জেনারেশন যারা মুসলমান উম্মতের ফাউন্ডেশন হবে, আল্লাহর কাছে তারা দুজনে আরো দোয়া করে বলেন, রব্বানা ওয়া বাস ফিহিম রাসূলান, তাদের মধ্যে আমি ইব্রাহিম আর আমার ছেলে ইসমাইলের পরবর্তী বংশধরের যারা মুসলমান উম্মতের ফাউন্ডেশন হবে এদের মধ্যে আখিরি জমানার নবী জন্ম দিয়ে। রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহুম, যে রাসূল উম্মতকে হেদায়েত করবেন চারটা দায়িত্ব পালনের মতো। এক নম্বর, উম্মতকে কোরআনের সহিহ শুদ্ধ তিলাওয়াত শোনাবেন। দুই নম্বর, উম্মতকে কোরআন শিক্ষা দিবেন। তিন নম্বর, উম্মতকে হাদিস শিক্ষা দিবেন। চার নম্বর, উম্মতের আত্মাকে পবিত্র করে দিবেন। আল্লাহ তখনই দোয়া কবুল করে নিয়েছেন। এই জন্য আখিরি জমানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কুরাইশ বংশে জন্ম দিয়ে পারে, কারণ কুরাইশ বংশের লোকেরাই ছিল ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইলের নেক্সট জেনারেশন। কুরাইশ বংশের লোকেরাই ছিল, তারা দুইজনের আমল। হাজার হাজার বছর আগে দোয়া করলেন আমাদের আওলাদে যেন আখিরি জমানার নবী জন্মগ্রহণ করেন, তখনই দোয়া কবুল হয়ে গেল। এই জন্য হাজার হাজার বছর পরে আল্লাহ এই নবীকে এই বংশে জন্ম দিয়া পাঠাইলেন, কুরাইশ বংশে জন্ম দিয়া পাঠাইলেন, কারণ কুরাইশ বংশের লোকেরাই ছিল ইব্রাহিমের নেক্সট জেনারেশন, ইসমাইলের নেক্সট জেনারেশন। এই যে বংশের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করবেন, এই বংশের লোকদের ব্যাপারে তারা কি দোয়া করেছিলেন, ওয়ামিন জুরবিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, উম্মতে মুসলিমার ফাউন্ডেশন হবে এরা, তারা কুরাইশ বংশের লোক, কুরাইশ বংশের লোকেরা হবে মুসলমান উম্মতে ভিত্তি। এই দোয়া তখনই করেছিলেন, আল্লাহ তখনই মঞ্জুর করে ফেলেছিলেন। তারপরে যখন আল্লাহ কুরাইশ বংশে তাদের দোয়া মতে এই নবী জন্ম দিয়া পাঠিয়ে, কুরাইশ বংশের লোকেরা ইসলাম ধর্মের ফাউন্ডেশন হইল না, ইসলামের কথা বলার কারণে নবীকে দেশান্তর করে দিল, দোয়া কিন্তু তখনই মঞ্জুর হয়ে গেছে। স্মরণ রাখুন কথা, কুরাইশ বংশের লোকেরা হবে মুসলমান উম্মতের ফাউন্ডেশন। কয়েক হাজার বছর আগে তারা দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুলও করেছেন। বাস্তবে কি দেখতে পাই, এই যে কুরাইশ বংশের লোকেরা মুসলমান উম্মতের ফাউন্ডেশন হওয়ার কথা, এরা নিজেরা মুসলমান হবে দূরের কথা, মুসলমান হওয়ার দাওয়াত দেওয়ার কারণে নবীকে তারা দেশান্তর করে দিল, নবী এদের সমাজ থেকে বিদায় হয়ে মক্কা থেকে বিদায় হয়ে মদিনা শরীফে যেখানে গিয়ে আশ্রয় পাইলেন, তাকে যারা আশ্রয় দিল এরা ছিল আউস বংশের এবং খাজরাজ বংশের। নবী হইলেন কুরাইশ বংশের, কুরাইশ বংশের লোকেরা তারে মূল্যায়ন করল না বিতাড়িত করল, আশ্রয় দিল যারা, তারা কুরাইশ বংশের লোক না আউস এবং খাজরাজ বংশের লোক, মদিনার আউস এবং খাজরাজ বংশের। উমরাহ পালন করার জন্য এসেছিলেন আউস আর খাজরাজ বংশের লোকদেরকে সাথে নিয়ে। হুদাইবিয়ার ক্ষেত্রে যদি যুদ্ধ করলেই যুদ্ধ করলেই মক্কা মুসলমানদের দখলে চলে যায়, কুরাইশ বংশের মূর্তি পূজারীরা ধ্বংস হয়ে যায় বাস্তব, কিন্তু আল্লাহ রাসূল এখানে যুদ্ধের পথ পরিহার করে নতি স্বীকারমূলক প্রস্তাবগুলি মেনে নিয়ে সন্ধির পথে গেলেন। কেন? কারণ যুদ্ধটা লাগলেই কুরাইশ বংশের লোক মুসলমান উম্মতের ফাউন্ডেশন হতে পারে না, আউস আর খাজরাজ বংশের লোকের হাতে ধ্বংস হয়। বলেন রাসূলের সঙ্গী সাথীরা কারা ছিল? কোন বংশের লোক ছিল? আউস আর খাজরাজ বংশের লোক। যুদ্ধ লাগলে কারা জয়ী হইত? কুরাইশ বংশ জয়ী হইত না আউস আর খাজরাজ বংশ জয়ী হইত? এরা আউস আর খাজরাজ বংশের হাতে কুরাইশ বংশ ধ্বংস হয়ে যেত চিরকালের জন্য। এরা কি ধ্বংস হওয়ার দোয়া ইব্রাহিম মঞ্জুর করে গেছিলেন না এরা মুসলমান উম্মতের ফাউন্ডেশন হওয়ার দোয়া মঞ্জুর করে গেছিলেন? এই কারণে এরা যেন ধ্বংস হয়ে না যায়, এরাই হবে মুসলমান উম্মতের ফাউন্ডেশন। এই জন্য আল্লাহ রাসূল এদের দেওয়া একতরফা প্রস্তাব গুলি মেনে নিয়ে, নদী স্বীকারমূলক প্রস্তাব গুলি মেনে নিয়ে যুদ্ধের পথ পরিহার করে আপুষের পথে সন্ধির পথে তার রাসূল অগ্রসর যে ছয় কারণে আল্লাহর রাসূল ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধির ক্ষেত্রে নতি স্বীকারমূলক প্রস্তাব গুলি মেনে নিয়েছিলেন। কত কারণে? এর মধ্যে এই কারণে একটা। দুই নম্বর কারণ, দুই নম্বর কারণ হল ইসলামে যুদ্ধের বিধান সহজে দেয় না। যেমন ভাবে কোন ডাক্তার অতি সহজে কোন রুগীকে অপারেশন করতে চায় না, যখন কোন রুগীর শরীরে ক্যান্সার বেড়ে যায় আর কোন ঔষধের দ্বারা সারে না, তখন শুধু আক্রান্ত অঙ্গকে অপারেশনের মাধ্যমে কেটে ফেলে দিতে হয়। ঠিক তেমনি ভাবে যখন কোন মানুষের সমাজে সন্ত্রাস বিস্তার লাভ করে, এই সন্ত্রাস ওয়াজের দ্বারা, নসিহতের দ্বারা, উপদেশের দ্বারা, বুদানির দ্বারা নির্মূল হয় না, একমাত্র যুদ্ধের দ্বারা নির্মূল হয়। কাজেই ইসলামে যে যুদ্ধের বিধান দিয়েছে, সাধারণ অপরাধের ক্ষেত্রে যুদ্ধ না, সন্ত্রাসের মতো অপরাধের ক্ষেত্রে যুদ্ধ, সন্ত্রাসের মতো অপরাধের ক্ষেত্রে। কোন মুসলমান যদি বেনামাজি হইয়া যায় জাহান্নামের ভয় দেখাইয়া তারে নামাজ দিবার নাই। কোন মুসলমান যদি রোজাদার হইয়া যায় জান্নাতের কথা বলে তাকে রোজাদার বানানি যায়। কিন্তু কোন মানুষ যদি সন্ত্রাসী হইয়া যায়, না জান্নাতের কথা শুনতে চায় না জাহান্নামের কথা শুনতে চায়, তখন তার সাথে যুদ্ধ করা ছাড়া এই যা দমন করার আর কোন পথ বাকি থাকে। কাজী মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখেন, মানুষের সমাজটা হইল একটা শরীরের মতো, আর সন্ত্রাস হল এই শরীরের ক্যান্সারের মতো, ইসলামের যুদ্ধ হইল অপারেশনের মতো। সমাজ হইল শরীর আর সন্ত্রাস হইল ক্যান্সার, আর যুদ্ধ হইল তার অপারেশন, যুদ্ধ হইল তার অপারেশন। বুঝে থাকে বলুন তো, যে কোন রোগীকে অপারেশন করতে হয় না মারাত্মক রোগে আক্রান্ত হইলে। এই কারণে ইসলামে যতক্ষণ পর্যন্ত নিশ্চিতভাবে ক্যান্সার ধরা না পড়ে ততক্ষণ পর্যন্ত যুদ্ধকে এড়াইয়া চলতে চায়। এই শিক্ষা দেওয়ার জন্য হুদাইবিয়ার সন্ধির ক্ষেত্রে আল্লাহ রাসূল যুদ্ধের পথ পরিহার করে সন্ধির পথ অবলম্বন করেছে। এগুলি অবশ্যই বর্তমান সমাজের মুসলমানদের ভালো রকম বোঝায় অংশগ্রহণ দেখা দরকার। ইসলাম কোন সময় যুদ্ধ অনুমোদন করে? যখন ক্যান্সারের আর কোন চিকিৎসা না থাকে। ডাক্তার যেভাবে ক্যান্সারের আর কোন চিকিৎসা না থাকা অবস্থায় অপারেশন করতে বাধ্য হয়, ঠিক তেমনি ভাবে ইসলাম সন্ত্রাসকে নির্মূল করার আর কোন উপায় না থাকা অবস্থায় যুদ্ধের অনুমোদন করে। দূরদৃষ্টির দ্বারা দেখলেন যে এদেরকে যুদ্ধ ছাড়াই সংশোধন করা যাবে, ওই দিন বেশি দূরে নয়। আজকে যারা মুসলমানের নবীকে দেশান্তর করলো, আগামীকাল এরাই মুসলমানদের নবীকে মাথায় গরম করে দেবে, এটা আল্লাহ রাসূল দেখতেছিলেন। এই জন্য এখানে যুদ্ধ ছাড়াই এখানে চিকিৎসাটা চলতে পারে, এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির ক্ষেত্রে যুদ্ধের পথ পরিহার করে সন্ধির পথ গ্রহণ করে সন্ধি চুক্তি সম্পন্ন হয়ে গেল। আরো আরো আরো কারণ আরো চারটা কারণ প্রত্যেক সিরের কিতাবে লেখা আছে, সবগুলি তো একদিনে বলা যায় না, সময় সুযোগ থাকে। আজকে মতো দুইটা কারণ হলো, একটা হল হাজার হাজার বছর আগেই এদেরকে যুদ্ধের মাধ্যমে ধ্বংস না করে এদেরকে মুসলমান উম্মতের ফাউন্ডেশন বানানোর কথা মঞ্জুর হয়ে আছে, আল্লাহ রাসূল ওহির মাধ্যমে তা জানতে পেরেছেন। এই জন্য এখানে যুদ্ধের পথ পরিহার করে সন্ধির পথ এর অগ্রসর হচ্ছে। পরবর্তীতে যখন মক্কাবাসী বিনা যুদ্ধে মুসলমান হয়ে গেল, মক্কাবাসী না কারা আগ্রাই পৌঁছে গেল, মক্কাবাসী কোন ধর্মাবলম্বীরা, মূর্তি পূজা কিনা, হুদাইবিয়ার সন্ধির দুই বছর পরে সমস্ত মক্কাবাসী বিনা যুদ্ধে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়। হুদাইবিয়ার সন্ধির দুই বছর পরে মক্কা মুসলমানের দখলে আসলো, আসলো না যুদ্ধের মাধ্যমে না সন্ধির মাধ্যমে, সন্ধির মাধ্যমে মক্কা মুসলমানের মতো। যেখানে সন্ধির মাধ্যমে মানুষ ইসলাম গ্রহণ করতে পারে, মানুষ মুসলমান হতে পারে, যেখানে সন্ধির মাধ্যমে মানুষের ঈমান আমল সংশোধন হতে পারে, এখানে যুদ্ধকে ইসলাম এড়াইয়া চলাকেই পছন্দ করে। মক্কাবাসী যখন দুই বছরের পরে মুসলমান হইল, তখন এই মক্কার কুরাইশ বংশের লোকেরা যারা মুসলমান হইল তারাই হলো গোটা মুসলমান উম্মতের ফাউন্ডেশন, তারাই হলো গোটা মুসলমান উম্মতের ফাউন্ডেশন। আপনারা বুঝে থাকলে বলুন, মদিনার আউস বংশের লোকেরা মুসলমান উম্মতের ফাউন্ডেশন হইল, মদিনার খাজরাজ বংশের লোকেরা মুসলমান উম্মতের ফাউন্ডেশন হইল, না মক্কা কুরাইশ বংশের লোকেরা মুসলমান উম্মতের ফাউন্ডেশন হইল? এই মর্মে অন্য আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশকে সম্বোধন করে বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন, এটা তোমাদের বাবা ইব্রাহিমের ধর্ম। এখানে তোমাদের বলতে ডাইরেক্ট সম্বোধন করা হয়েছে কুরাইশ বংশের লোকদেরকে, আর ইনডাইরেক্ট সম্বোধন করা হয়েছে গোটা মুসলমান উম্মতকে। ইব্রাহিম আলাইহিস সালাম কুরাইশ বংশের বংশগত বাবা, আর ইব্রাহিম আলাইহিস সালাম গোটা মুসলমান উম্মতের রুহানি বাবা। কাজেই ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা বলা হয়েছে এই আয়াতে দুইটা মত, একটা হলো কুরাইশ বংশের বংশগত বাবা, আর একটা হলো গোটা মুসলমান উম্মতের রুহানি বাবা। কথাটা বুঝতে পেরেছেন? আল্লাহ কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের জাতির পিতা এই আয়াতে বললেন কিনা, মুসলমান জাতির পিতা বললেন কিনা? বললেন। দুঃখের বিষয়, সৌদি আরবের দাম্মাম থেকে এক ফেতনাবাজ নাম মতিউর রহমান, সে প্রচার করে বেড়াচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান জাতির পিতা নন, কোরআনের সহিহ ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা করে বেড়াচ্ছে, কোরআনের মন গড়া ব্যাখ্যা করে বেড়াচ্ছে। আল্লাহ বলেন ইব্রাহিম তোমাদের জাতির পিতা, এবার ইব্রাহিম আমাদের জাতির পিতা। আমি ব্যাখ্যা আপনাদেরকে বলেছি দুইটা ব্যাখ্যা, এক হলো কুরাইশ বংশের পিতা হইল, কুরাইশ জাতির পিতা হইল বংশগত, আর মুসলমান জাতির পিতা হইল ধর্মীয়। কথা বুঝলেন কিনা? ইব্রাহিম খান কুরাইশ বংশের কেমন পিতা? বংশগত পিতা। ইব্রাহিম খান সমস্ত মুসলমান উম্মতের কেমন পিতা? ধর্মীয় পিতা, আধ্যাত্মিক পিতা, রোহানি পিতা, জাতির পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সন্ধি চুক্তি সম্পন্ন হইল, সন্ধি চুক্তি সম্পন্ন করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথে রওনা হইয়া কিছু দূরে গিয়া তানঈম নামক পাহাড়ের নিচে রাত্রি যাপন করলেন। শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছিলেন রাসূল, সমস্ত সাহাবায়ে কেরাম দেখলেন। কতজন তারা? প্রায় 100, প্রায় 1500। বেঈমান কাফিরেরা জানে যে মুহাম্মদ এবং তার সঙ্গী সাথীরা তারা তো রাসূলুল্লাহ মানে না, রাসূলুল্লাহ লেখলে দস্তত করে। তারা জানে মুহাম্মদ এবং তার সঙ্গী সাথীরা শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, এই সুযোগে হামলা করলে এক এক হামলায় তাদের সবাইকে ধ্বংস করে দেওয়া যাবে। মাত্র হুদাইবিয়ার সন্ধি সম্পন্ন হইল, বিদায়ের হতেই শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজরত অবস্থায় 80টা বিশ্বাসঘাতক কুরাইশ বংশে তাহাজ্জুদের নামাজের মধ্যে রাসূল এবং তার সঙ্গী সাথীদের উপর হামলা করল। রাসূলের সাহাবায়ে কেরাম 80টা সন্ত্রাসীর 80টাকেই গ্রেফতার করে রাসূলের সামনে হাজির করে দিল। উদুরের আমরের তাহাজ্জুদের নামাজে সবাই নামাজের মধ্যে হামলা করছে, অথচ দস্তখত করে দিয়েছে আগামী 10 বছরের ভিতরে মক্কার কোন মানুষ মদিনার কোন মুসলমানের উপর হামলা করতে পারবে না। চিন্তা করে দেখেন বেঈমান জাতি কত বড় বিশ্বাসঘাত হয়ে থাকে। আপনারা এমন কিতাব নেওয়ার কি বিচারিত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা যেমন ভাবে ওয়াদা করছে চুক্তির মাধ্যমে যে আগামী 10 বছরের ভিতরে আমাদের উপর কোন হামলা করবে না, আমিও তো ওয়াদা করছি আগামী 10 বছরের ভিতরে এদেরকে কোনো আঘাত করবো না। এরা বিশ্বাসঘাতকতা করেছে, এই জন্য আমিও বিশ্বাসঘাতকতা করতে পারি। বেকসুর খালাস, এইটা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র, এইটা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহর আইন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ল। বেঈমান বিশ্বাসঘাতক হতে পারে, মুমিন মুসলমান বিশ্বাসঘাত হতে পারে না। এইভাবে তারা হুদাইবিয়া সন্ধি চুক্তি সম্পন্ন করে করার পর থেকেই চুক্তি বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়ে দফায় দফায় কয়েকটা চুক্তি বিরোধী কার্যক্রম রসুলের কাছে ধরা পড়ল। দুই বছরের ভিতরে, দুই বছরের মাথায় আল্লাহ রসুল এইবার মক্কায় বাধা হইলেন 10,000 মুসলমান। এমন কতজন মুসলমান নিয়ে রওনা হইলেন? ষষ্ঠ হিজরিতে এসেছিলেন একবার 1,500 মুসলমান নিয়ে। হুদাইবিয়ার ক্ষেত্রে সন্ধি হয়েছিল, সন্ধিতে যারা একতরফা শর্ত আরোপ করেছিল লঙ্ঘন তারাই করল, যারা একতরফা শর্ত দিয়েছিল লঙ্ঘন তারাই করল। দফায় দফায় চুক্তি লঙ্ঘন রসুলের কাছে ধরা পড়ার কারণে দুই বছর পরে 10,000 মুসলমান নিয়ে মদিনার থেকে আল্লাহ রসুল মক্কার মধ্যে রওনা হল। মক্কায় পৌঁছার পরে মক্কাবাসীর সাহস হইল না অস্ত্র নিয়ে মুসলমানদের সামনে মোকাবেলার জন্য। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামের দ্বারা ঘোষণা করাইল, যে ব্যক্তি নিজের ঘরের ভিতরে দরজা বন্ধ করে বসে থাকে তার উপর হামলা করা হবে। যেই ব্যক্তি অমুক নেতার ঘরে আশ্রয় নিবে, তমুক নেতার ঘরে আশ্রয় নিবে, অমুক নেতার ঘরে আশ্রয় নিবে তাকে হামলা করা হবে। যেই ব্যক্তি হরম শরীফে আশ্রয় নিবে তাকে হামলা করা হবে না। আঙ্গুলে গোনার মতো কয়েকজন ছাড়া বাকি সবাই রসুলের কথা মতো বিভিন্ন ঠিকানা আশ্রয় নিল। সবচেয়ে বেশি কুরাইশ বংশের মক্কাবাসীরা হরম শরীফে আশ্রয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরম শরীফে লুকিয়ে কুরাইশ বংশের মূর্তি পূজারীদেরকে জিজ্ঞেস করলেন, আমি হিজরত করে মদিনা শরীফ যাওয়ার আগে 13 বছর পর্যন্ত কি পরিমাণ জুলুম অত্যাচার তোমরা আমাকে করেছ মনে আছে? মনে আছে। আজকে তোমরা আমার কাছ থেকে কি আশা করো? এরা বলে যে সারা জীবনই তোমাকে একজন সম্ভ্রান্ত ব্যক্তি হিসাবে আমরা পেয়েছি, আজকেও তোমাকে আমরা একজন সম্ভ্রান্ত ব্যক্তি হিসাবে পেতে চাই। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, দীর্ঘ 13 বৎসর পর্যন্ত যত জুলুম অত্যাচার নির্যাতন তোমরা করেছিলে সব ঘোষণা শুনিয়া সমস্ত মক্কাবাসী বলে মাত্রেন শুনলেন। সামান্য একটু রসুলের জীবন ইতিহাস থেকে সিরাত কনফারেন্সে রসুলের সিরাত থেকে সামান্য একটু আবার আপনাদেরকে দিলাম, বুঝে থাকলে বলুন। মুসলমানেরা মক্কা জয় করেছিল তলোয়ারের জুড়ে না, ইসলামের আদর্শের জুড়ে। সিরাতুন নবীস নবীর জীবন আদর্শ, নবীর জীবনীর ইতিহাস শুনিয়া আমরাও যদি নবীর আদর্শে আদর্শবান হতে পারি, আমাদেরকে দেখেও বর্তমান দুনিয়ার বেঈমানেরা মুসলমান হতে লাগত। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানকে দেখলে কোন বেঈমানে ঈমানদার হওয়ার ইচ্ছা থাকলেও আর ঈমানদার কিসের কারণে? আমাদের চরিত্রের কারণে। কাজেই আমাদের রসুলের চরিত্রে চরিত্রবান হওয়া দরকার। সিরাত সম্মেলনের সর্বশেষ শিক্ষা, আমাদেরকে রসুলের চরিত্রে চরিত্রবান হওয়া দরকার। যে চরিত্র দেখে মক্কাবাসী তখন মুসলমান হয়েছিল, আমরা যদি সেই চরিত্রে চরিত্রবান হতে পারি সারা দুনিয়াবাসী মুসলমান হতে পারত। বুঝে থাকলে বলুন, ইসলামের বিজয় তলোয়ারের দ্বারা হয় না, চরিত্রের দ্বারা হয়। কার চরিত্রের দ্বারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্রের দ্বারা। কাজী আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সবাইকে রাসূলের চরিত্রে চরিত্রবান হওয়া সিরাত কনফারেন্স থেকে এই শিক্ষা গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ। আল্লাহরে যারা বিশ্বাস করে, আল্লাহর বিধান যারা বিশ্বাস করে, আল্লাহর নবী যারা বিশ্বাস করে, নবীর তরিকা যারা বিশ্বাস করে তারার নাম মুমিন। না হইয়া যদি সোয়াবের নাম করে উদরই করা হইত না, বাড়ি হওয়া আর হালকা হওয়া তো দূরে। আমি সোয়াবের কাম করি আল্লাহরে খুশি করার লাগি, কোন মানুষের দেখাইয়া তার মাথা কেউ যদি নমাজ করে এই নিয়তে যে মানুষে আমাদের দেবকামী নমাজ করি দেখছে আমাদের নমাজি করব, আমি হক করি মানুষে দেখছে আমাদের ভাবি সব আমি এদিন শিখি মানুষের জানি আমাদের আলিম যুত নিয়ত সহি নাই নিয়ত মানুষের মানুষকে খুশি করিয়া মানুষের কাছ থেকে কোন সন্তুষ্টি বা কোন ফলাফল পাওয়ার আশায় তারপরে আল্লাহ আমি একদল তান হয়রাত করতে পারা তোমরা কিতাব এরা বলবো বড় কষ্ট করি আর টাকা পয়সা রুদি করছি আর তোমার রাস্তায় দাম করছি আমি আল্লাহরে খুশি করার নিয়তে নাই, তোমরা দান করাতে পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু না। এখানে একটা কঠিন একটা মশালা আছে, মশালাটা সাথে সাথে না বলি আপনারা মধ্যে ভুল বুঝা বুঝি মশালাটা ধরুন আমি তাদের আমাদের সাথে দান করলাম 100 টাকা, আমার উদ্দেশ্য নবীর ঘর দান করছি আল্লাহর নবীর ঘর দান করছি আল্লাহ কৃষি আল্লাহ গাড়িতে দান আমার উদ্দেশ্য এখানে লগে যদি মানুষে মারা বা কইলা এতে আমার কোন কিন্তু আমার উদ্দেশ্য যদি তাহলে দান বেশি করে দিলে মানুষের মাথা বা হইতে আমার এতে হইল গলত মানুষের মাথা বা হওয়ার নিয়ত থাকলে এটা গল মানুষের মাথা বা হওয়ার নিয়ত যদি না থাকে আর আনা নিয়তে যদি মানুষের মাথা বা হইলে এটা গুণাস তাহলে মাথা বা হওয়ার দ্বারা আমার লাভ না লস নির্ভর করে আমার নিয়তের উপর মানুষের মাথা বা ফাওয়ার নিয়তে দিলাম না আল্লাহরে খুশি করার নিয়ত যদি মানুষের মাথা বা ফাওয়ার নিয়তে দেই তাহলে আল্লাহ কাছে জাহান্নাম যাবে আর যদি আল্লাহরে খুশি করার নিয়তে দেই আর মানুষের মাথা বা দিলাই যাওয়ার কোন বরং কেউ যদি কি নিয়তে দেয় যে মানুষে আমি যে দিলাম মানুষে মাথা বা দিলে আরো দশ জনে আরো দশ জনে আমি ধরে দিব ঈদে মাথা পালন দিছে না আরবের লঙ্কা একটা বার করার আমার উপকার হইল না নদীর ঘরের উপকার কিন্তু নিয়ত যদি তাকে মানছে আমারে চিন্ত আমারে ধন্যবাদ দিত আমারে মারহাবা পুরস্কার দানের পুরস্কার আমি আল্লাহর কাছে তারপরে আল্লাহ একদল আদিশুরে দিকে তারা বলবে সারা জীবন তোমার কথাও নাই আল্লাহ ফিরিস্তারে বলবে এই সমস্ত আলী মহলদের পাও দিগির দিয়া বান্ধব আর একটা চান আলী মহলদের থেকে আমরা কি অপরাধ আল্লাহ বিবাদ তোমরা আমার সবালা আমার বন্ধারে আমার কথা শুনি তোমরা নিয়ত ভালো আছি না আমার বন্ধারে আমার কথা শুনাই আমি আল্লাহ খুশি হইব একদল শহীদ গেল জাহান নামে একদল দান কয়রাত করতে ওয়ালা গেল জাহান নামে একদল আলিম গেল জাহান নামে আমলের অভাবে না শহীদই হবে যেমন আসরের চার ব্যাপার ফরজ নামাজের আগে চার ব্যাপার সুন্নত নামাজ আছে এটা আস্থাটা নামাজই শুনো জোহরের চার ব্যাপার ফরজ নামাজের আগে চার ব্যাপার সুন্নত নামাজ আছে এটা আগা পুরা সমস্ত নামাজই শুনো আর কোনটা আছে আমলটা ফরজ তার একটা অংশ শুনল যেমন ফজরের দুই রাকাত ফরজ নামাজ আমলটা একটা ফরজ কিন্তু এই ফরজ নামাজের মধ্যে নিয়ত করার সময় আখ তোলা শুনল আখ বান্ধা শুনল সেজদার জায়গায় নজর রাখা শুনল আমলটা মূলত ফরজ কিন্তু তার একটা অংশ আছে আমলের মাঝে শূন্য দুই প্রকার হইল একজনের সমলে আমলটাই শূন্য আর একজন আমলটা হরস কিন্তু তার বিভিন্ন অংশ শূন্য দুই চার দুই বিঘা আমলটাই যদি সমলে শূন্য এই শূন্য কোন হামলা কোক হাসনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোন ফরজ আমলের মাঝে যদি ফুটি গিয়ে ফিরিস্তারে হইবা একটা ফরজের ত্রুটির কাফফারা দাও সত্যিটা শূন্য দিন একদিন ঘুম ভাঙছে না ফজরের দুই রাকাত ফরজ নামাজ তাই কি বর্তার আপনি রাকাত ফরজ নামাজ তো ত্রুটি হইল দুই রাকাত আল্লাহ ফিরিস্তারে হুকুম দিবা তার আমল নামাজ 140 রাকাত সুন্নত নামাজের সওয়াব লেখা আছে এই 140 রাকাত সুন্নত নামাজের দ্বারা ফজরের দুই রাকাত ফরজ নামাজের ক্ষতিপূরণ দেওয়া হবে যে সুন্নতের আমলটা ওই আগা গোড়া সুন্নত এই সুন্নত আসরের মাঠে কোন কাজে লাগবে প্রতি সত্যিটা সুন্নত দিয়া একটা ফরজের ক্ষতিপূরণ দেওয়া কথা বুঝানি বুঝি থাকলে সুন্নত আমলেও কি আমরা অবহেলা করতাম পারি গুরু গুরুত্ব দিয়া আগ্রহের সাথে আমল করা দরকার। আমরা কোনদিন ত্রুটি হয় না, কোনদিন ঘুমের কারণে কি করবে দুই হাত নামাজ খাওয়া হচ্ছে না। এক একটা বড়দের কাপড় দেওয়া হবে হাসরের বিচারে, কত সুন্নত দিয়া আর যদি অবস্থা এমন হয় যে আমলটা সম্ভব সুন্নত নাই, আমলটা আসলে ভরত কিন্তু তার বিভিন্ন অংশ সুন্নত, ফজরের নামাজের দুই রাকাত ফরজ নামাজ তার আমি মাঝে সুন্নত আছে, রুকুর মাঝে সুন্নত আছে, সেজদার মাঝে সুন্নত আছে, কুয়ার মাঝে সুন্নত আছে, বুঝি দেখতে হোক আমলটাও সুন্নত না তার বিভিন্ন অংশ সুন্নত। এইরকম ফরজ ওয়াজিব আমলের যে বিভিন্ন অংশ সুন্নত আছে, এই সুন্নত গুলি যে মনোযোগ দিয়া পালন করবে তার দুই বাহাত নামাজের সোয়াবে উদরে তো ভারি হবে, আমি সুন্নত মত দাঁড়াইলাম নামাজে না মন করা মত আমার কথা বুঝলে আপনারা বুঝবাই বা নমাজ উবানির সময় কতজন সুন্নত মত উবায়া কতজন মন করা মত সামনে যত হান ফাঁক থাকবো ঘরে দিয়েও অত হান ফাঁক থাকবো, দুই ফাউলের মাঝখানে যত হান ফাঁক থাকবো দুই ফাউল মুরার মধ্যে এক সমান ফাঁক থাকবো, আগে দিয়ে যদি সাইডাঙ্গুল ফাঁক থাকে পরে দিও সাইডে গুণ ভাগ থাকবো, আগে দিয়ে যদি আদাত ভাগ থাকে পরে দিও আদাত ভাগ থাকবো, এক সমান সমান ভাগ থাকলে তার আমি আমার সুন্নত মতে হইল, আগে দিয়ে যদি বেশি ভাগ থাকে পরে দিয়ে যদি কম ভাগ থাকে সুন্নত মত আমাদের দাঁড়াইলাম না দাঁড়াইলাম মন বড় মন কথা বললাম কিনা। আরেকটা প্রশ্ন হইল সামনে দিছে সমান ভাগ থাকতো শূন্য কিন্তু তার তো কত হান ভাগ সর্বমোট কত হান ভাগ সর্বমোট সেকেন্ডুল ভাগ থাকতো না সোহান দুই ভাগ থাকতো না আধার ভাগ থাকতো না দেড় ভাগ থাকতো, এর কোন সুনির্দিষ্ট পরিমাণ কোন হাদিসে উল্লেখ নেই, সুনির্দিষ্ট পরিমাণ কোন হাদিস উল্লেখ নেই। অন্য হাদিসের বিবরণের দ্বারা বার করা লাগবে পরিষ্কার ভাষায় যখন সাইকাল করি না সোহান বলি না আদাত না দেড়া তখন হাদিস উল্লেখ নাই, কাজে এই ব্যবহারে যত হাদিস আছে সকল হাদিস সামনে লইয়া এই হাদিসের বিবরণের দ্বারা বার করা লাগবে কত হান না হলে তো তুমি উবাই যাবে তারা তুমি আদি তোমায় যায় না উবাই তোমায় বার্তা না নমাজ জীবনে কোনো দিন বার্তা এই ব্যবহারে যত হাদিস আছে সমস্ত হাদিসের প্রামর্ম হইল এক হাদিসে আল্লাহ রাসূলে ফরমাইন যদি দুই দলের মাঝখানে দাঁড়াও বুঝি তাকে হোক মন করা দ্বারাই বেশি বড় সন্ন্যত মত যদি আপনি আমার ভিত্তিতে কোন দেশের মানুষ কি লাগান খাবেন, এটার নাম শরীয়ত না, কি লাগান খাবেন আমি দেখি যে আমার আমার হওয়ার ব্যাপার না, কোন দেশের মানুষ কি লাগান খাবেন এটা আমার দেখার ব্যাপার না, পাওয়ার ব্যাপার না, পুরুষের জন্য আট তোলার সুন্নত হইল এতটুকু উপরে তুলতা যে বুজাঙ্গুলের মাথা কামের লতির লেভেল হইল সোয়ার মতো না লেভেল সমান সমান বুজাঙ্গুলের মাথা কামের লতির আঙ্গুলের মাথা অমল সুদা বহুত না তাকে যদি আমি সুন্নত মতো আর তুললাম যদি কিবলাম না তাকে আমি আপনারা দেখে যান চাই কি ট্রেনিং আমাকে দিব ভাই যে জানে না একমাত্র আমরা দুস্থ হতে আমরা যে শুধু হারানো এইভাবে যদি আমরা মাদ্রাসা পড়তে বলা কোন আলিমের কাছ থেকে নিজের নামাজ খান সুন্নত তরিকা মতো ঠিকই না, সারা জীবন করা আল্লাহর কাছে গ্যারান্টি যুক্ত হয়ে থাকে। আমার নামাজ খালি কই বা ভুল, এই কারণে আমরা দেশের আমার মনে হয় বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানের দুরুদ মাদ্রাসা ছিল আসলের মাঝে আমার সারা দিন দিকির বন্দিগির উদন ভারী হবার জন্য আকাশের সমস্ত তারকার উপর পূর্ণিমার চন্দ্রের মর্যাদার যে ব্যবধান, যারা মাতিন নয় তারা যদি আল্লাহর ওলির দরবেশ বুজুর্গ হইয়া যায়, এইরকম সমস্ত বুজুর্গদের উপর একজন আলিমের মর্যাদা সেই ব্যাপার। আমার আগে এখন এই সময়টা নাই যে ইহাদিসের মধ্যে আল্লাহ রসুল আলিম বলতে কারে বুঝাইয়া, আর ইহাদিসের মধ্যে আল্লাহ রসুল আলিম বলতে কারে বুঝাইয়া। আপনারা শুধু আদিসের লোকদের তর্কমাটা মনে রাখা, এক এবাদত কর্মেওয়ালার উপর আলিমের মর্যাদার ব্যবধান আকাশের সমস্ত তারকার উপর পূর্ণিমার চন্দ্রের মর্যাদা যথেষ্ট। আর এক হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফাদুল আমি আলাল আবিদি কাফাদি আলা আদনাকু, তোমরা একজন আদনা মুসলমানের মর্যাদার সাথে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা যে বেশ কম, আবিদের উপর আলিমের মর্যাদা সেই বেশ কম। খারন কিতা খারন বর্ষাইয়া আর খাদি চার বলে বাবাই ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা সুলতানি আলফি আবিদি, তারা আল্লাহর ইবাদত বন্দেগি হলেন আলিম না, এরকম 1000 ইবাদত বন্দেগি করনেওয়ালা আল্লাহ ওয়ালা বান্দা শয়তানের মোকাবেলা এত হান কর্তাবার্তা নাই, একজন আলিমে শয়তানের মোকাবেলা যত হান করতে। কাজেই সমাজের সর্বস্তরের মানুষের শয়তানের কম্পটটা কি পাশে ইয়া জাহান্নামটা কি পাশে ইয়া জান্নাতের পথ দেখানোর জন্য একমাত্র আলিম ছাড়া এর কোন বিকল্প নাই। আর আলিম তৈরি হওয়ার প্রতিষ্ঠান একমাত্র মাদ্রাসা ছাড়া দুনিয়াতে এত প্রতিষ্ঠান। আজকের এই জলসা একটা মাদ্রাসার উদ্যোগে করা উচিত, এই কারণে মাদ্রাসার গুরুত্বটা আপনারা বুঝা নিয়ে লেগে আমি প্রধান কথা কইলাম। বেশি সময় আর বাকি নাই, আসার নমাজের আগে ইনশাআল্লাহ সাথে সবাই যাই, তাই আপনারা সামনে কি ব্যবহার নসিহত করবা তাদের সময় মতো আদা নিব, আসার নমাজ ইনশাআল্লাহ জ্বেষ্ঠ মাদ্রাসা আমাদের দেশের সবচেয়ে বড় বর্তমান দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা ফ্রান্স শাখা, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা লেখাপড়া করিয়া যার যার দেশ গিয়া যে যত মাদ্রাসা বানাইছ পিতা সারা কৌমি মাদ্রাসা, এশিয়ার কৌমি মাদ্রাসার পরিচয় আপনারা যারা এই দেশ বসবাস করেন দেশের আর অবস্থা সঠিক ভাবে তাদের জানা নাই, যারা এই দেশে বসবাস করেন তাদের লাগে আমি মনে করি বুঝা সহজীব কথাটা কিভাবে এই ব্রিটেনে ইউকেতে যতটা মাদ্রাসা আছে আলিম তৈরি হবার মতো, আমাদের এই ব্রিটেনে যতটা মাদ্রাসা আছে আলিম তৈরি হওয়ার মত প্রত্যেকটা মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত আলিম অথবা দান ছাত্র অথবা ছাত্রের ছাত্রের দ্বারা প্রতিষ্ঠিত দেওয়া প্রতিষ্ঠিত। শুধু বিদেশে নাই, আমার যুগের দেখা তেমনিভাবে আমেরিকাতে যতগুলি মাদ্রাসা আলিম তৈরি হওয়ার মতো আছে, কেনেডায় যতগুলি মাদ্রাসা আমি দেখছি আলিম তৈরি হওয়ার মতো, সবগুলি মাদ্রাসা উলামায়ে দেওবন্দের দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত। দারুল উলুম দেওবন মাদ্রাসায় যারা পড়ুন, দারুল উলুম দেওবন মাদ্রাসায় শরিয়া যারা আলিম হইন, তারার কাছে যারা পড়ুন, তারার কাছে যারা পড়ুন, এদের মধ্যে দেখা যায় এলিম অনুভাতে আমল চিত্তিক মত পাওয়া যায়। মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য এদের মধ্যে ঠিকভাবে পাওয়া যায়, মাদ্রাসা শিক্ষার আদর্শ ঠিকভাবে পাওয়া যায়, মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য ঠিকভাবে পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়, কেনে পাওয়া যায়, এই দুই কথা বোঝার আগে আমরা আগে কোরআনের আয়াতের দ্বারা বুঝিনি যে মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য কিতা আর মাদ্রাসা শিক্ষার আদর্শ কিতা আর মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য কি। আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছি, এই আয়াতের ধারাবাহিক তর্জমা আর তফসীর করার সময় এখন আমার হাতে নাই, শুধু এই আয়াতের তফসিরে মুফাসসিরিন কিরাম যা লিখছেন তার সারমর্মটা যে আয়াত আমি তিলাওয়াত করছি, এই আয়াতের তফসির ও মুফাসসিরিন কিরাম লিখছেন যে মাদ্রাসা শিক্ষার মাঝে তিনটা গুণ পাওয়া যাইব, এই মাদ্রাসা শিক্ষা হবে সফল শিক্ষা, আর যে মাদ্রাসা শিক্ষার মাঝে তিনটা গুণের কোন একটা গুণ পাওয়া যাইত না, এই মাদ্রাসা শিক্ষা হবে বিফল শিক্ষা। বিফল মাদ্রাসা শিক্ষা একটা আছে সফল আর একটা আছে বিফল। মাদ্রাসা শিক্ষার মাঝে তিনটা গুণ থাকলে এই শিক্ষাটা হয় সফল সাকসেসফুল। মাদ্রাসা শিক্ষার মাঝে তিন গুণের কোন একটা গুণ না থাকলে এই শিক্ষাটা হয় বিফল আনসাকসেসফুল। এই কারণে সফল মাদ্রাসা শিক্ষা আর বিফল মাদ্রাসা শিক্ষা বোঝার লাগি আগে আমরা বোঝা লাগবো গুণ তিনটা কি থাকে, যে তিন গুণ থাকলে মাদ্রাসা শিক্ষা সফল হয় গুণ তিনটা কি কি, যে তিন গুণ না থাকলে মাদ্রাসা শিক্ষা বিফল হয় এই গুণ তিনটা কি থাকে। এই তিনটা গুণের একটা গুণ হইল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য, আর একটা গুণ হইল মাদ্রাসা শিক্ষার আদর্শ, আর একটা গুণ হইল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য। বৈশিষ্ট্যটা কিতা, আদর্শটা কিতা, উদ্দেশ্যটা কিতা, গুণার আগে বুঝার আগে ইয়াদ রাখুকা যে মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার গুণ তিনটা, বৈশিষ্ট্য আদর্শ উদ্দেশ্য। ই আয়াতের তফসিরে লেখা আছে মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য এলিম অনুপাতে হব, শুধু এলিম শিক্ষা করা আর এলিম শিক্ষা দেওয়া মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য নয়, সাথে সাথে এলিম অনুপাতে আমল করা এবং আমল করাইয়া দেওয়া মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য। কোন মাদ্রাসায় যদি কুরআন হাদিসের এলিম শিক্ষা দেওয়া হয় কিন্তু সেই অনুপাতে ছাত্ররা আমল করাইয়া দেওয়া হয় না, এই মাদ্রাসা বিফল হতে পারতো আনসাকসেসফুল হতে পারতো। তাই মাদ্রাসা শিক্ষার তিন গুণের প্রথম গুণ যে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যটা কি, এলিম অনুপাতে আমল, আর একটা হল মাদ্রাসা শিক্ষার আদর্শ। মাদ্রাসা শিক্ষা এর আদর্শ দুইটা জিনিস, একটা হইল রাসূলের সুন্নত আর একটা হইল সাহাবায়ে কেরামের জামাত। এই দুই আদর্শ অনুযায়ী যদি কুরআন হাদিস শিখে তার এলিম হইব সহি, রাসূলের সুন্নতের আদর্শ বাদ দিয়া নিজের বুঝ মতো যদি কুরআন হাদিস সাহাবায়ে কেরামের জমাতের আদর্শ বাদ দিয়া নিজের জ্ঞান মতো যদি কুরআন হাদিস শিখে কুরআন হাদিসের এলিম পাইব কিন্তু সহি এলিম পাইত না, পাইব গলত। পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম এবং ইবলিসের ঘটনা জান্নাতে ঘটেছে। মুসলমান নাই, সমস্ত মুসলমানের মোটামুটি ঘটনা এটা জানা থাকার কথা যে আদমের কি গুণা হইল এর কোন মীমাংসা পরিষ্কার ভাষায় কুরআনের আয়াতের দ্বারা শুনে আপনি যদি এই ঘটনাটা নিজের বিবেক দিয়া বুঝতে চান তাহলে নিজের বিবেক দিয়া বুঝতে চাইলে বুঝবার কথা যে আল্লাহ আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ। আদমে যখন আল্লাহ নিষেধ লঙ্ঘন করছেন আল্লাহ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, তা তো গুনাহ করবে না। কুরআনের কথা বুঝলা নিজের বিবেক দিয়া কইল গলত, কুরআনের কথা এটা আছে কিন্তু বুঝলাম নিজের বিবেক দিয়া নিজের আমল দিয়া, এই কারণে বুঝ হয়েছে গলত যে আদর্শহীন ইসলামী শিক্ষা গলত দিতে বাধ্য। আর যদি সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার আদর্শ মতো এই ঘটনাটারে বোঝার চেষ্টা করব, সুন্নতে রাসূল আর জমাতে সাহাবার আদর্শ মতো আল্লাহর আদেশ নিষেধ শুধু লঙ্ঘন করলেই গুনাহ হয় না, আল্লাহর আদেশ নিষেধ যদি দুনিয়ার জীবনে লঙ্ঘন করে স্বেচ্ছায় লঙ্ঘন করে সজ্ঞান সাবালক মুসলমানে লঙ্ঘন করে তে গুনাহ হয়। আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয় পালন করলে সওয়াব হয়, এই নীতির সম্পর্ক হইল দুনিয়ার জীবনের সাথে জান্নাতি জীবনের সাথে নয়। দুনিয়ার জীবনে কেউ আল্লাহর আদেশ পালন করলে সওয়াব হয় লঙ্ঘন করলে গুনাহ, জান্নাতি জীবনে মানুষের কোন খামের সাথে সোহাবের কোন সম্পর্ক নাই, গুনার কোন সম্পর্ক। আমার কথা বুঝি থাকলে বোকা, আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয় জান্নাত না দুনিয়া? আদম আলাইহিস সালামে আল্লাহর নিষেধ লঙ্ঘন হইছিল দুনিয়াত না জান্নাত? এর সাথে সোহাবের কোন সম্পর্ক নাই, গুনার কোন। সুতরাং সুন্নতে রাসূলের জমাতে সাহাবার আদর্শ মত যদি আমরা আদমের ঘটনাটা বলি, এই ঘটনার দ্বারা আদমের গুনাহগার সাব্যস্ত করা যায় না, নিজের আমল দিয়া যদি বুঝি অবশ্যই গুনাহগার সাব্যস্ত হইয়া যায়। সুতরাং কুরআন হাদিসের এলিম নিজের আমল মত বুঝলে এলিম গলত হইতে বাধ্য, ভুল হইতে বাধ্য। কুরআন হাদিসের এলিম শিখতে হবে নবীর সুন্নতের আদর্শ মত, সাহাবায়ে কেরামের জমাতের আদর্শ মত, তখন হইব ই এলিম সহি। এর আরেকটা সহজ উদাহরণ দেখুন, দুনিয়ার জীবনে অপুরুষ সজ্ঞান সাবালক মুসলমান রমজান মাস যদি রোজা রাখে দিনের বেলায় খানা পিনা করতে আল্লাহ রে নিষেধ করছি, নিষেধ করছেন কিনা, কিন্তু কোন দাদারে যদি দিনের বেলায় আল্লাহর নিষেধের কথা ভুলিলায় ভুলিয়া যদি খাইলায় তুমি দুনিয়া আইয়া আল্লাহ হুকুমের রোজা রাখিয়া আল্লাহ নিষেধাছিল খানা বিনা বর্তাই বা ভুলিয়া খানা বিনা করিলে তার বাদেও তোমার গুণা হইল না। আর তোমার বাপের বাপের বাপ সদ্য গোষ্ঠীর বাপ আদম দুনিয়াতে আবার আগে জান্নাত তাহা খাবে নিষিদ্ধ গাছের ফুল খাইছো আল্লাহ এখন আদমের বুলিয়া খাইল, তুমি বুলিয়া খাইলে গুণা হয় না, তোমার সদ্য গোষ্ঠীর বাপে বুলিয়া খাইলে গুণা হয়। কুরআন শিখছ এরিন শিখছ আবল দিয়া না আদর্শ দিয়া, তুমি আবল দিয়া কুরআন শিখে পুরোতে পাইত আর শূন্যতে রসুলার জমাতে সাহাবার আদর্শ মতো এরিন শিখিয়ে কিন্তু গুলিয়া খাইলে গুণা হইতো না। আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া সম্পর্কে আল্লাহ ফরমায় নাসিয়া আদম, আদম গুলিয়া গেল তুমি বুলিয়া গেলে গুণা হয় না, তোমার বাপে বুলিয়া গেলে গুণা হইতো না। এলিম কেমনে শিখছো তুমি বুদ্ধি থাকলে হোকা কোরআন হাদিসের এলিম শিখে শিখে কত শিখলে সহি হয় না গলত সুন্নতে রাসূলের জমাতে সাহাবার আদর্শ মত কোরআন হাদিসের এলিম শিখলে এলিম সহি হয়। সুতরাং মাদ্রাসা শিক্ষার আদর্শ হইল দুইটা নবীর সুন্নত এবং সাহাবাগণের জমাত। মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য হইল এলের অনুপাতে আমল, মাদ্রাসা শিক্ষার আদর্শ হইল নবীর সুন্নত এবং সাহাবাগণের জমাত। এই দুইটা আদর্শ যেন মানে এরার নাম আহলে সুন্নত বলে জমাত। আমরা সমস্ত এমন মানুষের অভাব নাই যারা আমি আহলে সুন্নত ওয়াল জামাত হইয়া সিল্লাইয়া গলা বানাই যায় কিন্তু বুঝে হই না কেমনে আহলে সুন্নত ওয়াল জামাত হয়। আমার এলিম সহি না গল, আমার আমল সহি না গল, আমার ঈমান সহি না গল, মাফার জন্য নবীর সুন্নতকে যদি আমি স্কেল হিসাবে মানতে রাজি থাকি, আমার এলিম আমল আকীদা সহি না গল মাফার জন্য যদি সাহাবায়ে কেরামের জমাতকে আমি স্কেল হিসাবে মানতে রাজি থাকি তাহলে আমার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত অর্থ হল নবীর সুন্নতের অনুসারী, ওয়াল জামাতের অর্থ হল সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী। কোন বেলায় আমার এলিমটা সহি হইল না গলত হইল, আমার আমলটা সহি হইল না গলত হইল, আমার আকীদাটা সহি হইল না গলত হইল, নবীর সুন্নতের স্কেল দিয়ে মাপলে ধরা পড়ব, সাহাবায়ে কেরামের জমাতের স্কেল দিয়ে মাপলে ধরা পড়ব, যদি মানি তাই আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। এই কথা যারা মানে না তারা কোন অবস্থাতে আহলে সুন্নাত ওয়াল জামাত হইবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে সাহাবায়ে কেরামের ঈমানকে অন্যদের ঈমান গ্রহণযোগ্য কিনা এটা যাচাই করার জন্য স্কেল বানাই আছে। এক আয়াতের মধ্যে আল্লাহ ফরমায় ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক সায়াকফিকুমুল্লাহ ওয়া হুয়া আস-সামিউ আল-আলিম। ও আমার নবীর সাহাবাও কারে ডাক দিল আল্লাহ সাহাবা, ও আমার নবীর সাহাবাও তোমরা যে লাহান ইমান আনছো অন্যরা যদি ইলাহান ইমান আনতে রাখি তেহেদায় তোমরা ইমান যে স্কেল বানাইয়া নিজের ইমান মাখিয়া দেখব মিলে না মিলে না, অন্যরা ইমান যদি সাহাবায়ে কেরামের ইমানের স্কেলের লগে মিলে এটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইমান। আর যারা বলবো ইমান আনছি সাহাবায়ে কেরামের ইমানের স্কেল দিয়ে আমাকে রাজি নাই আল্লাহ বলেন মুসলমান সমাজের যে দলাদলি মারামারি কুন্দল ফাটল সৃষ্টি করার জন্য যারা সাহাবায়ে কেরামে ইস্কেল মানে না, মাপকাঠি মানে না, হেরা নাই মুসলমান সমাজ দলাদলি সৃষ্টির লাগি তারা দায়ী হইব যারা সাহাবা হবে ইসকাল মানে সাহাবায়ে কেরামরে আপনারা যারা আপনারা ইমান আমল আকীদা সহি না গলত মা বাতিল ইসকাল মানেন আপনারা দলাদলি লাগি দায়ী যারা মানে না হেরা পায় যারা মানে হেরা দেয় আল্লাহ যারা মানে না হেরা দেয় এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত সর্বযুগের মুসলমানদের এলিম সহিনা গড়ব, সর্বযুগের মুসলমানদের আমল সহিনা গড়ব, সর্বযুগের মুসলমানদের ইমান সহিনা গড়ব, যাতে জন্য নবীর সুন্নতকে মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন, নবী সাহাবায়ে কেরামের জামাতকে মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন। এই জন্য মাদ্রাসা শিক্ষার আদর্শ হইল দুইটা, একটা হইল নবীর সুন্নত আর একটা হইল সাহাবায়ে কেরামের জামাত, যারা মানে তাদের নাম আহলে সুন্নত ওয়াল জামাত, যারা মানে না তাদের নাম আহলে সুন্নত ওয়াল জামাত নয়। গেল মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার দুই গুণের আলোচনা, একটা হইল মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার জন্য প্রথম নম্বর গুণ হইল বৈশিষ্ট্য ঠিক থাকা লাগবো, এলিম অনুপাতে আমল থাকা লাগবো, দুই নম্বর শিক্ষা হইল দুই নম্বর গুণ হইল মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার দুই নম্বর গুণ হইল মাদ্রাসা শিক্ষার আদর্শ ঠিক থাকা লাগবো, নবীর সুন্নত এবং সাহাবায়ে কেরামের জামাতে আমার এলিম সহিনা গলত মাপার জন্য স্কেল হিসাবে গ্রহণ করা। তিন নম্বর গুণ মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য, পরিষ্কার ভাষায় সাব্যস্ত করিয়া দিয়া আল্লাহ আমার তিলাওয়াত করা আয়াতের মধ্যে ফরমায় وَلْيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ গোটা মানব জাতিরে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়ার মতো একজন নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি উলামায়ে কেরাম তৈরি করা মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য। বৈশিষ্ট্য হইল এলিম অনুপাতে আমল করা, আদর্শ হইল নবীর সুন্নত এবং সাহাবাগণের জমাত, উদ্দেশ্য হইল একদল হক্কানি আলিম তৈরি করা, নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করা। চিন্তা কথা তুললাম যাব, মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার জন্য এলিম অনুপাতে আমল তাক করিব, মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার জন্য সহিনা গলত যাচাইয়ের জন্য সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবাকে মাপকাঠি মানতে হবে, মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার জন্য এই মাদ্রাসার মধ্যে হক্কানি আলেম তৈরি হতে হবে, এই তিনটা গুণ মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার জন্য আল্লাহ কোরআনের আয়াত উল্লেখ করেছে। যে মাদ্রাসার মধ্যে তিন গুণ মিলব এই মাদ্রাসা শিক্ষা সফল, যে মাদ্রাসার মধ্যে তিন গুণ মিলবে না এই মাদ্রাসা শিক্ষা বিফল। এই তিনটা গুণ বর্তমান দুনিয়াতে যত মাদ্রাসা নামের যত প্রতিষ্ঠান আছে, ইসলামিক স্কুল নামে যত প্রতিষ্ঠান আছে, ইসলামিক কলেজ নামে যত প্রতিষ্ঠান আছে, ইসলামিক ভার্সিটি নামে যত প্রতিষ্ঠান আছে বর্তমান দুনিয়াতে, ব্রিটেন বলেন, ইউএস বলেন, কানাডা বলেন, মিডিল ইস্ট বলেন, সৌদি আরব বলেন, এশিয়া বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, বর্তমান দুনিয়াতে যত দেশ আছে সমস্ত দেশে ইসলামী প্রতিষ্ঠান নামে যত প্রতিষ্ঠান আছে, ইসলামী শিক্ষার নামে যত প্রতিষ্ঠান আছে, চাই মাদ্রাসা নামে হোক, চাই স্কুল নামে হোক, চাই কলেজ নামে হোক, চাই ভার্সিটি নামে হোক, বর্তমান দুনিয়াতে যত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আছে এই সবগুলির মধ্যে মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার যে তিন গুণের কথা আল্লাহ উল্লেখ করছেন, এই তিন গুণ পরিপূর্ণভাবে পাওয়া যায় দারুল উলুম দেওবন্দে। এই তিন গুণ সবটা কি বেশি পাওয়া যায়? এলিমুল হাতে আমল সবচেয়ে বেশি পাওয়া যায় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায়। অর্থাৎ এই মাদ্রাসার অনুসারে সমস্ত কওমি মাদ্রাসায় এলিমুল হাতে আমল সবচেয়ে বেশি পাওয়া যায় কওমি মাদ্রাসায়। মাদ্রাসা শিক্ষার আমার এলিম সহিনা গলত যাচাইয়ের জন্য নবী সুন্নতকে মাপকাঠি মানেওয়ালা সাহাবায়ে কেরামের জমাতকে মাপকাঠি মানেওয়ালা সবচেয়ে বেশি পাওয়া যায় কওমি মাদ্রাসায়। গোটা বিশ্ববাসীকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানেওয়ালা আলেম সবচেয়ে বেশি তৈরি হয় কওমি মাদ্রাসায়। মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার যে তিন গুণের কথা আল্লাহ কুরআন উল্লেখ করিয়া দিলা, এই তিন গুণ কওমি মাদ্রাসার বেশি পাওয়া যায় সেটা অনুসারী মাদ্রাসা হুকা সমস্ত কওমি মাদ্রাসায় এই তিন গুণ বেশি পাওয়া যায় কেন? তার কারণ হইল, তার কারণ হইল এশিয়া মহাদেশের সমস্ত কওমি মাদ্রাসার সর্বপ্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছিলেন আল্লামা কাসিম নানুতবি রহমাতুল্লাহ 1866 সালে। কাসিম নানুতবি রহমাতুল্লাহ আলাইহি হলেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠা। এই কাসিম নানুতবি রহমতুল্লাহ আলাইহির বংশগত পরিচয় হল তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশধর। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানুতবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নেক্সট জেনারেশনের অন্তর্ভুক্ত। এটা হল ওনার বংশগত পরিচয়। ওনার শিক্ষাগত পরিচয় আছে আরো বড়, ওনার রাজনৈতিক পরিচয় আছে আরো বড়। সেই আলোচনার গুলির দিকে আমার এখন যাওয়ার মতো সময় আছে। আপাতত আমরা স্মরণ রাখি যে দেওবন্দ মাদ্রাসা এবং তার অনুসারী কওমি মাদ্রাসার মাঝে এলিমুল হাতে আমল বেশি হয় কেন? সুন্নতে রাসূলের জমাতে সাহাবারে আদর্শ সবচেয়ে বেশি মানা হয় কেন? এইখানে নায়েবে নবী ওয়ারাসাতুল আনবিয়া সবচেয়ে বেশি তৈরি হয় কেন? এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন কাসিম নানুতবি রহমাতুল্লাহ আলাইহি। তিনি 1866 খ্রিস্টাব্দে মাদ্রাসার গড় নির্মাণের জন্য যে কয়েকজনের নিয়া পরিকল্পনা গ্রহণ করেছিলেন তাদের মধ্যে একজনের নাম ছিল মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। মৌলানা রফিউদ্দিন স্বপ্নে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, তোমরা যে মাদ্রাসার গড় বানাই তাই পরিকল্পনা করছো, আমার হাতের লাঠি দিয়া দাগ দিয়া গেলাম, আমার লাঠির দাগে দাগে গড় বানিয়ে দেয়। এটা তো স্বপ্নের ব্যাপার, এবং সেই দাগে দাগে সর্বপ্রথম উহু মহাদেশের কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পরিকল্পনা গ্রহণ করেছিলেন কাসিম নানুতবি। আর গড় বানানির সীমারেখা টানিয়া দিলেন মাদ্রাসা প্রতিষ্ঠা করার পরিকল্পনা গ্রহণ করলেন কাসিম নানুতবি। ফাউন্ডেশনের দাগ দিয়া দিলেন স্বপ্নে দাগ দিছিলেন, বুমবাঙ্গা করে স্বপ্নের সব কিছু মিটি গেল না, বাস্তবেও জমিনে দাগ পাওয়া গেল, বাস্তবেও জমিনে দাগ পাওয়া গেল। এই দাগে দাগে সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার গড় নির্মাণ করা হলো। সুতরাং পরিষ্কার হয়ে গেল যে সর্বপ্রথম কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা বাহ্যিক প্রতিষ্ঠাতা কাসিম নানুতবি হইলেও মূলত সর্বপ্রথম কওমি মাদ্রাসার মেইন ফাউন্ডার ছিলেন সৈয়দ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনার ভিত্তিতে আমরা নিশ্চিতভাবে বলতে পারি কওমি মাদ্রাসা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। সুতরাং এখানে এলিমুল হাতে আমল বেশি হইব কিয়ামত পর্যন্ত, কওমি মাদ্রাসা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা, এইখানে মাদ্রাসা শিক্ষার আদর্শ সুন্নতে রাসূলের জামাতে সাহাবাকে সবচেয়ে বেশি মানা ওই ওই কিয়ামত পর্যন্তই হইব, কারণ এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। কওমি মাদ্রাসায় সারা দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইবার পথ দেখানো ওয়ালা আলেম তৈরি হয় কেন? কারণ এটা সারা দুনিয়াবাসীর জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত। এখানে দুইটা প্রশ্ন আমার আনুষঙ্গিকভাবে আসতে পারে, একটা হল যে স্বপ্নে দেখলে রসুলের দাগ দিয়া দিস ওই গুমবাঙ্গার বাদে নবীন দাগ পাওয়া গেল, আর ই দাগে দাগে সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের গর্ভাবানি হইল, ইটা কি কোন ইতিহাস আছে না মুখস্থ করা মতো? এটা এক প্রশ্ন। আর এক প্রশ্ন হইল যে মোহাম্মদুর রাসূলুল্লাহ যদি দেওবন্দ মাদ্রাসার গর্ভাবানির দাগ দিবার লাগে আইতা বার হই প্রশ্নের জবাব। ভারতের মধ্যে যত ইতিহাস উল্লেখযোগ্য ইতিহাস লেখা হয়েছে এর মধ্যে একটা প্রসিদ্ধ ইতিহাস গ্রন্থের নাম হল তারিখে দারুল উলুম আল্লামা সৈয়দ মাহবুব রহমতুল্লাহ আলাইহি লিখিত কয়েক হাজার পৃষ্ঠা বিশিষ্ট উর্দু ভাষায় লিখিত ইতিহাস গ্রন্থ বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এর বাংলা অনুবাদ প্রকাশ করা হয়েছে। অনুমিত বাংলা গ্রন্থটার নাম হল দারুল উলুম দেওবন্দের ইতিহাস। যারা উর্দু ভাষা বুঝেন মূল মূল ইতিহাস গ্রন্থ দেখতে পারবা, যারা বাংলা ভাষা বুঝেন বাংলা ট্রান্সলেশন গ্রন্থ দেখতে পারবা। এর ভূমিকায় পরিষ্কার ভাষায় লেখা আছে যে স্বপ্নে দেখলেন রসুল নিজের লাঠি উপর দিয়ে দাগ দিয়ে বললেন তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার লাঠির দাগে দাগে বানাইবাই, আর ঘুম ভাঙার বাদেও জমিন দাগ পাওয়া গেল, এবং এই দাগে দাগেই সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণ করা হলো। সুতরাং এটা তুতির দূরে হওয়ার কোন ভূতির কথা নয়, ঐতিহাসিক সত্য। আল্লাহ রাসূল স্বপ্ন যুগে দাগ দিয়া দিছে গুমবাঙ্গার বাদেও দাগ পাওয়া গেছে, এই দাগে দাগেই সর্বপ্রথম কওমি মাদ্রাসার ঘর বানানো হয়েছে। বানাই কথা না ইতিহাসের পাতাতে লেখা আছে, কিয়ামত পর্যন্ত স্বপ্নে রক্ষ করে এই ঘটনা ইতিহাসের পাতায় লেখা থাকবে। দুই নম্বর প্রশ্ন হলো উনি যদি এখানে যেতে পারেন যে এখানে যেতে পারেন তাহলে এই প্রশ্নের জবাব বোঝার আগে আমরা একটা কথা স্মরণ রাখি, দেওবন্দের মাটিতে দাগ দেওয়ার জন্য যদি মদিনার নবী দেওবন্দ আওয়া লাগে তে নবীর বুজুর্গি প্রমাণ হয় না, মদিনাতে তাকিয়া না ইয়া যদি স্বপ্নে দাগ পৌঁছাইয়া দিলাইতা পারুন তে বুজুর্গি হয়। প্রশ্ন না উনি থাকলে আবার তুই নবী আসুন মদিনা শরীফ দেওবন্দের মাটিতে দাগ দিবার লাগে যদি এখানে তাদের আওয়া লাগে তাইলে এটা নবীর মুজেজা হইল না, না ইয়া স্বপ্নে দাগ পৌঁছাইয়া দিলে বুঝুর্গি হইল না ইয়া, তাহলে নবীর মুজেজায় যদি বিশ্বাস থাকে নবীর বুজুর্গিতে যদি ইমান থাকে তাহলে দাগ দিবার লাগে নবী আসিতা হইতে না তাই না, আর যদি হোক নবী আওয়া লাগবে না দাগ দিবা কেন তাহলে নবীর মুজেজায় তোমার ইমান হইল, কাজেই এইটা নবী আইয়া দাগ দিছেন না তোমরা আরো পরিষ্কার কথা হলো হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন সমস্ত নবী রাসূলগণ জিন্দা অবস্থায় রওজা শরীফের ভিতরে থাকেন ভিতরে থাকেন ভিতরে থাকেন। আল্লাহ রাসূল দুনিয়া থেকে দিলে আমার আগে হইয়া গেছে নবী জিন্দা হইয়া রওজা শরীফের নাকি ভাবিয়া যায় না ভিতরে থাকুন রসুলের দাম হইয়া গেছে নবী হল রওজা শরীফের ভিতরে চিন্তা। সহযোগিতায় থাকার তো ভিত্তি উপাস।